نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী সমাজ, আজ কয়েকদিন যাবৎ বিভিন্ন মসজিদে ধারাবাহিকভাবে এইরকম অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে এবং প্রতিদিনের প্রোগ্রামে সূরাতুল ফাতিহার তফসির থেকে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। তবে আজকের এই অনুষ্ঠানের যেহেতু একটা বিশেষ আলোচ্য বিষয় আছে, এজন্য যদিও বিগত দিনগুলির আলোচনার সাথে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না, তারপরও সূরাতুল ফাতিহার যে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি সেই দুটি আয়াতের ভিত্তিতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সূরাতুল ফাতিহার যে আয়াত আমি তেলাওয়াত করেছি এতে আল্লাহ বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে এভাবে দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। কিন্তু সোজা পথ কোনটা? এই সিরাতে মুস্তাকিম কথাটার অর্থ হল সোজা পথ। এই সোজা পথটা বোঝার জন্য তিনটা কথা আমাদের ভালো রকম মনে রাখতে হবে। একটা হল কার জন্য সোজা পথ, আরেকটা হল কোথায় যাওয়ার সোজা পথ, আরেকটা হল সোজা পথের পরিচয়টা কি। সূরাতুল ফাতিহার এই আয়াত, যে আয়াত আল্লাহ সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছে, এর অর্থ হল সোজা পথ। এই সুদাকতের তফসির বা ব্যাখ্যা বোঝার জন্য প্রথমেই আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। সুরাতুল ফাতিহার ভিতরে যে আল্লাহ আমাদের সুদাকতে চালাবার দোয়া করতে বলেছেন, কার জন্য সুদাকত, কোথায় যাওয়ার সুদাকত এবং সুদাকতের পরিচয়টা কি, প্রথম প্রশ্নের জবাব কার জন্য সুদাকত, এর জবাব হল দুনিয়াবাসী সমস্ত মানুষের জন্য সুদাকত। শুধু মুসলমানের জন্য সুদাকত নয়, শুধু অমুসলমানের জন্য সুদাকত নয়, শুধু বাংলাদেশবাসীদের জন্য সুদাকত নয়, শুধু আমেরিকানদের জন্য সুদাকত নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদাকত দেখাবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আমার কাছে তোমরা সুদাকতে পরিচালনার জন্য দোয়া কর। আয়াতের তফসিরটা বোঝার জন্য যে তিনটা কথা আগের থেকেই আমাদের মনে রাখা দরকার, এর প্রথম কথাটা কি ছিল, কার জন্য সুদাকত, জবাবটা কি, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুদাকত। দ্বিতীয় কথাটা মনে রাখা দরকার, কোথায় যাওয়ার সুদাকত, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম, পৃথিবী থেকে বিদায় হয়ে আবার সেই জান্নাতে পৌঁছার সুদাকত। পৃথিবীতে মানুষ এসেছিল জান্নাত, এটা অনেক লম্বা ঘটনা, এই দীর্ঘ ঘটনা এখানে বলার মতো সময় সুযোগ নেই, শুধু আমি মনে করি মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিল, সেখানে তার বিবি হাওয়াকেও সৃষ্টি করেছিল। এক সময় একটা কাজকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন। পাঠাবার সময় বললেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর অর্থ হল তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও, যে তোমরা সবাই আল্লাহ বললে, তোমরা সবাই বলতে আল্লাহ কাকে কাকে বুঝালে, এটা বোঝার জন্য ভাষার গ্রামারের একটা পরিভাষা আমাদের মনে রাখতে হবে। বাংলা ব্যাকরণ মতে একের বেলায় যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে এক বচন বলা হয়, একের অধিকের বেলায় যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে বহু বচন বলা হয়। ইংলিশেও একের বেলায় যে শব্দ প্রয়োগ হয় এটাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়, একের বেশির জন্য যা প্রয়োগ হয় তাকে প্লুরাল নাম্বার বলা হয়। এই দুটার সমষ্টিগত নাম হল নাম্বার, বাংলা গ্রামার মতে এটাকে বলে বচন, দুই প্রকার এক বচন বহু বচন। বাংলা ব্যাকরণে যে জিনিসটাকে বচন বলে ইংলিশ গ্রামারে এটাকেই নাম্বার বলে। বাংলায় যেমন বচন দুই প্রকার এক বচন বহু বচন, একের বেলায় এক বচন বোধক শব্দ ব্যবহৃত হয়, একের বেশির বেলায় বহু বচন বোধক শব্দ ব্যবহৃত হয়, ঠিক তেমনিভাবে ইংলিশ গ্রামারে বচনকে বলে নাম্বার, এটা দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়, একের বেশির বেলায় প্লুরাল নাম্বার ব্যবহৃত হয়, কিন্তু একটু ব্যতিক্রম আছে আরবি গ্রামারে। আরবি গ্রামারে বচন দুই প্রকার নয় তিন প্রকার, আরবি গ্রামারে বচন তিন প্রকার, একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন। কথাটা বুঝতে পারলে আমরা সবাই জান্নাত থেকে পৃথিবীতে আসলাম কেন ওইটা বুঝতে পারবে। একের বেলায় আরবি ভাষায় এক বচন ব্যবহৃত হয়, দুইয়ের বেলায় দ্বি বচন ব্যবহৃত হয়, দুইয়ের বেশির বেলায় বহু বচন ব্যবহৃত। এবার বলুন তো জান্নাত থেকে কতজন এসেছিলেন পৃথিবীতে? দুইজন, আদম হাওয়া। কিন্তু আল্লাহ বচন তা ব্যবহার করেছেন বহু বচন। আরবি ভাষায় ইহবিত এক বচন, নেমে যাও, ইহবিত দ্বিবচন। একজনকে যদি নেমে যেতে নির্দেশ দেন তাহলে বলবেন ইহবিত, দুইজনকে যদি নেমে যেতে নির্দেশ দেন তাহলে বলবেন ইহবিত। দুইয়ের অধিক লোকদেরকে যদি আপনি নেমে যেতে নির্দেশ দেন তাহলে বলবেন ইহবিতু। বুঝে থাকে বলন্ত আরবি ইহবিতু শব্দটা দুইয়ের বেলায় প্রয়োগ হয় না দুইয়ের বেশির বেলায় প্রয়োগ? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠার সময় বললেন কুলনা, আমি বললাম ইহবিতু, তোমরা সবাই এখান থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও। আসলো দুইজন, দ্বিবচন ব্যবহার করার কথা গ্রামার মতে, বহুবচন ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের একাধিক জবাব মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে একটা জবাব, সেই নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সম্বোধন করেছেন আদম হাওয়া দুইজনকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত আদম সন্তানকে। সম্বোধনের আওতাভুক্ত যদি সমস্ত আদম সন্তান থাকে তাহলে বচন কোনটা ব্যবহার হওয়া দরকার? এই জন্য আল্লাহ ইহবিত না বলে ইহবিতু বললেন, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে দুইজন সরাসরি পৃথিবীতে আসলেন, আর আমরা সবাই দুজনের মাধ্যমে পৃথিবীতে আসলাম। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আমরা পৃথিবীতে কোত্থেকে আসলাম? জান্নাত থেকে আসলাম। অথচ আমরা জানি এবং বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল থাকব না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই পৃথিবীর থেকে একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। না কেউ চেষ্টা করলে চিরকাল থাকতে পারবে? থাকতে পারবে, চলে যেতে হবে। আল্লাহ বলেন তোমরা যে বাধ্যতামূলকভাবে একদিন পৃথিবীর থেকে চলে যাবে, আবার যাবে কোথায়? আমাকে সে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ যে পৃথিবীর থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম, আমাদেরকে সবাইকে আবার সেই জান্নাতে ফিরে যাওয়ার সুযোগ দেখাও। দুইটা কথা পরিষ্কার হইল, সুযোগ প্রদর্শনের দোয়া যে আল্লাহ এই সূরার ভিতরে শিক্ষা দিলেন। কাদের জন্য সুযোগ? সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুযোগ। এবার বলুন কোথায় যাওয়ার সুযোগ? যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম সেই জান্নাতে ফিরে যাওয়ার সুযোগ। তৃতীয় কথাটা ছিল সুযোগের পরিচয়টা কি? সব মানুষই তো চায় যে আমি সরল সহজ পথে চলতে চাই। যারা জেনে শুনে বাঁকা পথে চলে তারাও স্বীকার করে না, বলে না যে আমি বাঁকা পথে যাব। সবার দাবি আমি সুধা পথের পথে। এইভাবে যার যার দাবি মতে সুধা পথ সাব্যস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে ফিরে যাবার সুধা পথ কোনটা তার পরিচয় দিয়ে পরবর্তী আয়াতে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার যে সমস্ত বান্দাদেরকে তুমি পুরস্কৃত করেছ, তোমার যে সমস্ত বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তারা যে পথে জীবনযাপন করেছেন তাদের পথটাই দুনিয়ার সমস্ত সমস্ত মানুষের জন্য জান্নাত দেওয়ার সুযোগ। তিনটা কথা পরিষ্কার হইল, এই যে সিরাতে মুস্তাকিম বা সোজা পথে চালাবার দোয়া করার জন্য আল্লাহ আমাদের এই সূরার ভিতরে নির্দেশ দিলেন, বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য তিনটা কথা জরুরি মনে রাখতে হবে। এক নম্বর, কাদের জন্য সোজা পথ? দুনিয়াবাসী মানুষের জন্য সোজা পথ, যারা বাঁকা পথে দুনিয়ার থেকে চলে গেছে এদের জন্য জান্নাতে যাওয়ার আর কোন সোজা পথ নাই। যারা বাঁকা পথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এদের জন্য জান্নাতে যাওয়ার আর কোন সোজা পথ নাই। যেমন ফেরাও সোজা পথে বিদায় হয়েছে দুনিয়ার থেকে, না বাঁকা পথে। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবুল আহাব, বাংলাদেশের আহমদ শরীফ সোজা পথে চলে গেছে দুনিয়ার থেকে, নাবাকা পথে। এবার বলুন, তাদের জান্নাতে যাওয়ার আরো সোজা পথ আছে? নেই। এই জন্য বুঝতে হবে, এই যে সোজা পথে দোয়া করার নির্দেশ দিলেন আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আমাদের, ফেরাউনের জন্য সোজা পথ এই কোরআন। ফেরাউন পারবে আরো কোরআনের সোজা পথে চলতে? নমরুদ পারবে আরো? পারবে না। তাহলে কাদের জন্য সোজা পথ? এখনো যারা দুনিয়াতে আছে তাদের জন্য সোজা পথ। বাঁকা পথে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য জান্নাতে যাওয়ার আর কোন সোজা পথ নাই। তাহলে যে সোজা পথে দোয়া করার নির্দেশ দিলেন আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আমাদের, এই সোজা পথটা এখনো আছে কাদের জন্য? দুনিয়াবাসীদের জন্য। এই দুনিয়াবাসী মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, বাংলা ভাষাভাষী হোক, ইংলিশ ভাষাভাষী হোক, বাংলাদেশের বাসিন্দা হোক, আমেরিকার বাসিন্দা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, এখনো তুমি দুনিয়ার বাসিন্দা, এখনো কোরআনে আছে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। কাজেই প্রথম প্রশ্নের জবাবটা মনে রাখি, কাদের জন্য সোজা পথ? দুনিয়াবাসী মানুষের জন্য সোজা পথ। দ্বিতীয় প্রশ্নটা কি, কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। তৃতীয় প্রশ্ন হল, সোজা পথের পরিচয়টা কি? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ যে পথে দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহর প্রিয় বান্দাগণ যে পথে দুনিয়ার থেকে চলে গেছেন, তারা যে পথে চলে গেছেন সেই পথটাই সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগণ বলতে কাদের বোঝানো, এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে একজন সাহাবীর একটা প্রশ্নের জবাবে নাযিল করেছেন। একজন সাহাবি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র দরবারে বসা থাকি, আপনার চেহারা মুবারক দেখতে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার মনটা সান্ত্বনায় ভরপুর থাকে, মনে কোনো টেনশন থাকে না, কোনো হয়রানি পেরেশানি মনে থাকে না, মন শান্তিতে ভরপুর থাকে। কিন্তু সংসারের প্রয়োজনে যখন আপনার দরবার থেকে বিদায় নিয়ে বাড়িতে যাই, তখন আমার বাড়িতে মন বসে না, সংসারের কাজে মন বসে না, বিবি বাচ্চাতে মন বসে না, যখন আপনার কথা মনে পড়ে। এমত অবস্থায় বাড়িঘর, ঘর সংসার, বিবি বাচ্চা সবকিছু ফেলে দিয়ে আবার আপনার পবিত্র দরবারে আসি, আপনার চেহারা মোবারক দেখা মাত্র আবার মন শান্ত হয়ে যায়। কিন্তু পরকালে আপনি থাকবেন সর্বোচ্চ জান্নাতে, আর বাদ বাকি যারা জান্নাতে যাবে তারা আপনি যে ক্লাসের জান্নাতে থাকবেন সেই ক্লাস তো আর কেউ পাবেন। এইটা এই কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ঠিক তেমনিভাবে তাকে সর্বোচ্চ জান্নাতে ঠিকানা দেবে। তার মর্যাদা যেমন সর্বোচ্চ, তার জান্নাতের ঠিকানাটা হবে সর্বোচ্চ। তাই সেই সাহাবী বলেন, আপনি তো সর্বোচ্চ জান্নাতে রাখবেন, আমরা জান্নাতে গেলেও আপনার নিম্ন শ্রেণীর নিচের ক্লাসের জান্নাতে থাকবে। তখন যদি আপনার কথা মনে পড়ে, উচ্চ ক্লাসে যাওয়ার তো পারমিশন থাকবে না আমাদের, আপনি যেখানে থাকবেন সেখানে যেতেও পারব না, আপনার চেহারাও দেখতে পারব না, আপনার চেহারা না দেখার দুঃখ জান্নাতে সইব কেমন করে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার জীবনে যারা আল্লাহর হুকুম পালন করবে রাসুলের তরিকা মতে চলবে, আল্লাহ বিধান পালন করবে রাসুলের তরিকা মতে চলবে। কথাগুলি বলা যত সহজ, কথাগুলি শোনা এবং বোঝা যত সহজ, কথাগুলি পালন করা তত সহজ নয়। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা আল্লাহর বিধান পালনের পথে নাই, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা রাসুলের তরিকায় নাই। সে কি পরিমাণ আছে না আছে নিজের কার্যকলাপের দিকে তাকাইলে নিজেই আমরা অনুভব করতে পারি, আমি আল্লাহর বিধান পালনে কতটুকু অটল আছি, আমি রাসুলের তরিকা পালনে কতটুকু অটল আছি। কিন্তু আল্লাহ দুইটা শর্ত জুড়ে দিয়েছেন, দুনিয়ার জীবনে যারা আল্লাহর বিধান পালনে অটল থাকবে, দুনিয়ার জীবনে যারা রাসুলের তরিকায় অটল থাকবে, তারা পরকালের জীবনে যত নিম্ন স্থানের জান্নাতেই থাকুক না কেন, যখন তার মন চাবে রাসুলের সাথে সাক্ষাৎ করতে, তখনই আল্লাহ তাকে রাসুলের কাছে গিয়ে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে, আলাপ সালাপ করার সুযোগ সুবিধা দান করে। বিবরণ দিয়ে আল্লাহ বলেন, মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন। যারা দুনিয়াতে আল্লাহর বিধান পালনে অটল থাকবে, যারা দুনিয়াতে নবীর তরিকায় অটল থাকবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ করে দেবেন জান্নাতে, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিবেন জান্নাতে। এই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বা প্রিয় বান্দারা কারা? ওই যে সূরায়ে ফাতিহায় বলা হয়েছিল যে কোন পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, আল্লাহর প্রিয় বান্দাদের পথ, মনে আছে কথা? বাকি রয়েছে বোঝার যে আল্লাহর প্রিয় বান্দা কারা। এখানে আয়াতে আল্লাহ সেই প্রসঙ্গটানে বলেন, আল্লাহর প্রিয় বান্দা চার দল, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা চার দল। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নবীগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ, সিদ্দিকগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ, শহীদগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ, সালেহগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। কাজেই হইতে পারেন আপনি ইহুদি, হইতে পারেন আপনি খ্রিস্টান, হইতে পারেন আপনি বৌদ্ধ, হইতে পারেন আপনি নাস্তিক, হইতে পারেন আপনি পৃথিবীর যে কোনো দেশের বাসিন্দা, সুজাপথে জান্নাতে যেতে হলে এই চার দলের পদাঙ্ক অনুসরণ করতেই হবে, নবীগণের পথে চলতেই হবে, সিদ্দিকগণের পথে চলতেই হবে, শহীদগণের পথে চলতেই হবে, সালেহগণের পথে চলতেই হবে। আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে এই চার দল মানুষের পথকেই সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাবার সুদাপথ বলে ঘোষণা দিয়েছে। এই জন্য অন্য আয়াত আল্লাহ মুসলমানদের ব্যাপারে বলেন, মুসলমানদের দাবি হল লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের কাউকে মানি কাউকে মানি না এটা ইসলাম ধর্ম নয়, এটা মুসলমানের ধর্ম নয়। আমরা আদম আলাইহিসসালামকে আল্লাহর নবী মানি, আমরা নূহ আলাইহিসসালামকে আল্লাহর নবী মানি, আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর নবী মানি, আমরা মুসা আলাইহিসসালামকে আল্লাহর নবী মানি, আমরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী মানি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানি। সকল নবীকে নবী মানি কেন? আল্লাহ বলে দিয়েছেন নবীগণের পথ ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই। কথা বুঝলেন কিনা? দেখুন আপনারা কোন নবী মানেন কোন নবী মানেন না, না সকল নবী মানি, সকল নবী। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 124,000 নবী রসুল পাঠিয়েছেন। সমস্ত নবী রসুলগণকে আমরা নবী রসুল মানি। কেন? আল্লাহ বলে দিয়েছেন নবীগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ। নবী হিসাবে নবী মানি, আল্লাহ যাদেরকে নবী বানাইছেন তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করি। কিন্তু কোন নবীর শরীয়ত পালন করতে হবে? তুমি যে নবীর উম্মত সেই নবীর শরীয়ত পালন করতে হবে। আদম নবীর উম্মত হয়ে তাকে আদম নবীর শরীয়ত পালন করা হবে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। মুহাম্মদ নবীর উম্মত হয়ে তাকে মুহাম্মদ নবীর শরীয়ত পালন করা হবে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। বিভিন্ন নবীর শরীয়তের বিভিন্ন বিধানে কিছু ব্যবধান আছে, মূল কথায় কোন নবীর ধর্মে ব্যবধান নেই। আদম আলাইহিসসালামের ধর্মের নাম ছিল ইসলাম, নূহ আলাইহিসসালামের ধর্মের নাম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিসসালামের ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিসসালামের ধর্মের নাম ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম ইসলাম। কারণ ধর্ম আল্লাহ প্রদত্ত, না মানুষের মন গড়া, না আল্লাহর দেওয়া, আল্লাহ কদ। আদম আলাইহিসসালামের যুগে ছিলেন এক আল্লাহ, তাই আদম এক আল্লাহর নবী, আর মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে আসলেন আর এক আল্লাহ, তাই তিনি আর এক আল্লাহর নবী। না সকল নবী এক আল্লাহর নবী, ধর্ম কদনের দেওয়া এক আল্লাহর দেওয়া ধর্ম, সকল নবী এক আল্লাহর নবী, তাইলে সকল নবীর ধর্ম কটা হবে? ধর্মটার নাও ইসলাম। খুব সরল সহজ কথা, কিন্তু এইগুলি নিয়ে চর্চা হয় না, আলোচনা হয় না, এই জন্য আমাদের অনেকের ধ্যান ধারণা নাই, কল্পনাও নাই। ধর্ম যেহেতু একমাত্র আল্লাহর দেওয়া, আল্লাহ তো একজন, চাই আপনি আল্লাহ নামে বলেন, চাই আপনি ভগবান নামে বলেন, চাই আপনি গড নামে বলেন, যারা আল্লাহর আল্লাহ নামে ডাকি তারাও সৃষ্টিকর্তাকেই ডাকি, যারা ভগবান নামে ডাকি তারাও সৃষ্টিকর্তাকেই ডাকি, যারা গড নামে ডাকি তারাও তো সৃষ্টিকর্তাকেই ডাকি, সৃষ্টিকর্তা কখন একজন। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, হিন্দুরা তাকেই ভগবান বলে, খ্রিস্টানেরা তাকেই গড বলে। তাহলে নাম আমরা ভিন্ন ভিন্ন বলি না কেন? আসলে ব্যক্তি কতজন? একজন যদি সকল নবীর খোদা হইয়া থাকেন তাহলে এক একজন নবী এক একজন নবীর এক এক ধর্ম, না এক আল্লাহর দেওয়া সব নবীর সব নবীর কাছে এক আল্লাহর ধর্ম, এক আল্লাহর দেওয়া ধর্ম এক নাম, নাম ইসলাম। এই জন্য আদম আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, নূহ আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, মুসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। কিন্তু যেহেতু এক আল্লাহ প্রদত্ত ধর্ম সকল নবীর মাধ্যমে আল্লাহ প্রদান করেছেন, তাই সকল নবীর শরীয়তের মৌলিক বিধান এক, মূল নীতিমালা এক। আদম ইসলামের শরীয়তে যে মূল নীতিমালা ছিল, নূহ ইসলামের শরীয়তে একই মূল নীতি ছিল, ইব্রাহিম ইসলামের শরীয়তে একই মূল নীতি ছিল, মুসা আলহিসের শরীয়তে একই মূল নীতি ছিল, ঈসা আলহিসের শরীয়তে একই মূল নীতি ছিল, মোহাম্মদুর রসুল্লাহর শরীয়তে একই মূল নীতি আছে। সেই মূল নীতিগুলি কি আপনারা জানেন কিন্তু বলতে পারেন না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباسي بعد الموت. এই কলেমা জানে না কোন মুসলমান? জানে না? জানে। এই কলেমার ভিতরেই সকল নবীর ধর্মের মূলনীতি যে এক তা বলে দেওয়া হয়েছে। সকল নবীর ধর্মের মূলনীতি ছিল আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম। আপনাদের জানা মতো এমন কোন নবী থাকলে বলুন যে এক নবীর ধর্মে ছিল আল্লাহ বিশ্বাস করি না, না সব নবীর ধর্মে ছিল আল্লাহ বিশ্বাস করি? সব নবীর ধর্ম কটা হল? একটা। সকল নবীর ধর্মের মূলনীতি আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়ামালাইকাতিহি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, সকল নবীর ধর্মের মূলনীতি ছিল, ওয়া কুতুবিহি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, সকল নবীর ধর্মের মূলনীতি, ওয়া রুসুলিহি আল্লাহর প্রেরিত নবী রসুলগণকে বিশ্বাস করলাম, সকল নবীর ধর্মের মূলনীতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনকে বিশ্বাস করলাম, সকল নবীর ধর্মের মূলনীতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, কার জীবনে কি পরিমাণ মঙ্গল আর কি পরিমাণ অমঙ্গল হবে আল্লাহর আগে থেকেই জানা ছিল, না জানা ছিল না, আল্লাহর যা জানা ছিল তাই ঘটবে বিশ্বাস করলাম, সকল নবীর ধর্মের বন্দী। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন শেষে মরণের পরে চিরস্থায়ী জীবন যাপনের জন্য আবার আমাদেরকে নূতনভাবে পুনরুত্থান, আমাদের পুনরুত্থান ঘটবে, এই কথা সকল নবীর ধর্মের মূলনীতি ছিল। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাইছি তা হল, যেহেতু সকল নবীর ধর্ম আল্লাহ প্রদত্ত আর আল্লাহ এক, এই জন্য সকল নবীর প্রচারিত ধর্ম এক এবং সকল নবীর প্রচারিত ধর্মের মূলনীতিও এক। আমানতু বিল্লাহ সকল নবীর ধর্মের মূলনীতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই কথাগুলি সকল নবীর ধর্মের মূলনীতি। কোন নবীর ধর্মে এই কথাগুলি লঙ্ঘন করে কেউ নবীর উম্মত হতে পারেনি, কেউ মুসলমান হতে পারেনি, কেউ আল্লাহর বান্দা হতে পারেনি। কথা বুঝে থাকলে বলুন, সকল নবীর ধর্ম এক না ভিন্ন ভিন্ন? তাহলে সকল নবীর প্রচারিত ধর্মের মূলনীতিও, কিন্তু কিছু বিধিবিধান আছে, স্থান কাল পাত্রভেদে পরিবর্তন পরিবর্তন হয়েছে। আদম নবীর যুগে মানুষের উপযোগী করে আল্লাহ একটা বিধান দিয়েছিলেন, পরবর্তী যুগে ওই বিধানটা মানুষের উপযোগী রয়নি, সেই জন্য সেই বিধান রহিত করে নতুন বিধান দিয়েছেন, এই যা ব্যবধান, আর কোন ব্যবধান নেই। এর একটা উদাহরণ দেখুন, আদম আলাইহিসসালামের শরীয়তে আল্লাহ বিধান দিয়েছিলেন, আদম আলাইহিসসালামের ঘরে প্রতি বছর দুটি করে জন্ম সন্তান জন্ম হইত, আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্ম হইত, তারপরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্ম হইত, তারপরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্ম হইত। এই ছেলে মেয়েদেরকে তিনি কার ছেলের কাছে বিয়ে দিলেন? কার মেয়ের কাছে বিয়ে দিলেন? আরো কোন লোক ছিল পৃথিবীতে? ছিল না। এই জন্য আল্লাহ বিধান দিলেন, হে আদম, আপনার আগের বৎসরের মেয়েকে পরের বৎসরের ছেলের কাছে বিয়ে দিন, আপনার পরের বৎসরের মেয়েটাকে আগের বৎসরের ছেলের কাছে বিয়ে দিন, এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহর বিধান। বুঝে থাকলে বলুন, আদম আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়ে দিতেন? নিজের ছেলেদের কাছে। কেন? তখন তো দুনিয়া তার কোন লোক ছিল না যার ছেলের কাছে আদমের মেয়ে বিয়ে দিবে। তবে একটু পার্থক্য করে দিছিলেন আল্লাহ, যে এক বৎসরের যে ছেলে মেয়ে জন্ম হইল এই দুটাকে একত্রে বিয়ে দিতে পারবেন। এক বৎসরের ছেলের কাছে আর এক বৎসরের মেয়ে, এক বৎসরের মেয়েকে আর এক মেয়ের কাছে আর এক বৎসরের ছেলে বিয়ে দিতে হবে। তারপরও আদম আলাইহিসসালাম নিজের মেয়েদেরকে নিজের ছেলেদের কাছেই বিয়ে দিয়েছিলেন। এটা ছিল আদম আলাইহিসসালামের শরীয়তে একটা বিধান। যে সমস্যার কারণে আল্লাহ সেই বিধান দিয়েছিলেন আদম আলাইহিসসালামের শরীয়তে, নূহ আলাইহিসসালামের যুগেও কি সেই সমস্যা রইল? ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও সেই সমস্যা রইল? মুসা আলাইহিসসালামের যুগে, ঈসা আলাইহিসসালামের যুগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সমস্যা রয়নি? এই জন্য আল্লাহ সেই বিধান রাখেননি, সেই বিধান পরিবর্তন করে দিয়েছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আখাওয়াতুকুম। দীর্ঘ আয়াত নাযিল করে আল্লাহ ঘোষণা দিলেন, এখন থেকে আর তোমরা নিজেদের আপন বোনকে বিয়ে করতে পারো না, তোমাদের জন্য হারাম করা হবে। আদম আলাইহিসসালামের ছেলেদের জন্য আপন বোনকে বিয়ে করা হালাল ছিল, অন্য নবীর শরীয়তে কোন মুসলমানের জন্য আপন বোনকে বিয়ে করা হালাল থাকেনি, হারাম হয়ে গেল। বুঝে থাকে বলুন, মূলনীতিতে ব্যবধান না বিভিন্ন শাখা প্রশাখাগত ব্যবধান? শাখা প্রশাখাগত ব্যবধান। যেমন ভাবে বিভিন্ন নবীর শরীয়তের বিভিন্ন বিধিবিধানে স্থানকাল পাত্রভেদে ব্যবধান হয়েছে, ঠিক তেমনি ভাবে একই নবীর উম্মতের মধ্যেও স্থানকাল পাত্রভেদে ক্ষেত্র বিশেষে বিভিন্ন বিধানের ব্যবধান হয়, বিভিন্ন বিধানের ব্যবধান হয়। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা মুসলমান, এই মুসলমান পুরুষদের উপর জুমার নামাজ ফরজ হয়, নারীদের উপর জুমার নামাজ ফরজ হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব হয়, নারীদের জন্য ঈদের নামাজ ওয়াজিব হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পুরুষের জন্য পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া সুন্নত হয়, নারীদের জন্য পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া সুন্নত নয়। দেখুন, পাত্র বিশেষে, ব্যক্তি বিশেষে একই নবীর শরীয়তেও বিধান ভিন্ন ভিন্ন আছে। পুরুষের জন্য এক রকমের বিধান আছে, নারীর জন্য আরেক রকমের বিধান আছে। পুরুষ যখন নামাজে দাঁড়াবে তার জন্য অসতর ডাকা ফরজ, নারী যখন নামাজে দাঁড়াবে তার জন্য অসতর ডাকা ফরজ। শরীরের বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গকে ইসলামী শরীয়তের পরিভাষায় সতর বলা হয়। নামাজে পুরুষের জন্য অসতর ডাকা ফরজ, না ডাকলে নামাজ হবে না। নামাজে নারীদের জন্য অসতর ডাকা ফরজ, না ডাকলে নামাজ হবে। কিন্তু আপনারা বলুন তো দয়া করে, পুরুষের সতর যে পরিমাণ, নারীদের সতর কি সেই পরিমাণ? পুরুষের সতর কি পরিমাণ? নাভির থেকে হাঁটু পর্যন্ত নারীর সতর কি পরিমাণ? তিন অঙ্গ করা সমস্ত শরীর, মুখমণ্ডল, হাতের পাঞ্জা, পায়ের পাতা। মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের হাতের পাঞ্জা, পায়ের পাতা, তিন অঙ্গ ছাড়া নারীর সমস্ত শরীর সতর। একটা সতরের মধ্যে নারী আর পুরুষের ব্যবধানের বিধানে ব্যবধান হইল কিনা? কেন ব্যবধান হইল? এই পাত্রর ব্যবধানে বিধানের ব্যবধান হইল। সমস্ত নবীর ধর্ম এক, সমস্ত নবীর এক, ইসলাম ধর্মের মূল নীতিতে কোন সময় কোন ব্যবধান হয়নি, কিয়ামত পর্যন্ত কোন ব্যবধান হবে না। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শেষ পর্যন্ত বিশ্বাস না করলে কোন নবীর উম্মত মুসলমান হতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই আমান্তু বিল্লাহ বিশ্বাস না করলে মুসলমান হতে পারবে না, কোন নবীর অনুসারী হতে পারবে না। তাহলে ব্যবধান কোথায় হয়? মূলনীতিতে হয় না বিভিন্ন স্থানকাল পাত্রভেদে বিভিন্ন বিধিবিধানে ব্যবধান হয়? স্থানকাল পাত্রভেদে বিভিন্ন বিধিবিধানে ব্যবধান হয়। সুস্থ মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে বিধান হল নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, দাঁড়ানো ফরজ, যে অসুস্থ লোক অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না, তার জন্য দাঁড়ানো ফরজ নয়। সুস্থ লোকের জন্য নামাজে দাঁড়ানো ফরজ, অসুস্থ লোকের জন্য তার নামাজে দাঁড়ানো ফরজ নয়। বলুন, এই এক সমান সমান বিধান হইল না, ব্যবধান হইল। কিসের ব্যবধানের কারণে? ব্যক্তির অবস্থার ব্যবধানের কারণে বিধানের ব্যবধান হয়। যাই হোক, আমি বলতেছিলাম সকল নবীর ধর্মে, সকল নবীর ধর্মের মূলনীতি এক, যদিও স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন নবীর উম্মতের বিধিবিধানে বিভিন্ন কথা তাকে পাওয়া যায়, এমনকি এক নবীর উম্মতের বিভিন্ন ব্যক্তির অবস্থা ভেদে বিভিন্ন রকমের বিধান হতে পারে, কিন্তু সকল নবীর ধর্ম এক, সকল নবীর ধর্মের মূলনীতি এক। এই সকল নবীর ধর্মের মূলনীতিতে যারা বিশ্বাসী, এরা জান্নাতে যাওয়ার সুজাপথের প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপথ দেখাও। কাদের পথ জান্নাতে যাওয়ার সুজাপথ? আল্লাহ বলেন এক নম্বরে নবীগণের পথ জান্নাতে যাওয়ার সুজাপথ। আশা করি একটু বুঝতে পেরেছেন আপনারা, সকল নবীগণের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপথ কিভাবে হল। সকল নবীর ধর্ম ইসলাম, সকল নবীর ধর্মের মূলনীতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা হইল সকল নবীর ধর্মের মূলনীতি। এটা বিশ্বাস করবে যে নবীর যুগের লোকেরা এই কথাগুলি বিশ্বাস করবে, সেই যুগের লোকেরাই নবীর পথের প্রতীক হয়ে গেল, তারা জান্নাতে যাওয়ার সুধা পথের প্রতীক হয়ে গেল। তাই আল্লাহ বলেন চার দল মানুষ আমার প্রিয় পাত্র, চার দল মানুষ আমার নিয়ামত প্রাপ্ত। এরা যে পথে জীবনযাপন করেছে, সেই পথে জীবনযাপন করাই সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুধা পথ। চার দলের প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। আমি দুঃখিত, এই চার দলের দুই রকম পরিচয় আছে তফসিরে কিতাবে। এক রকমের পরিচয় আমি আপনারা সহজে বুঝতে পারেন এমনভাবে সীমিত সময়ের ভিতরে বলে শেষ করতে পারব। নবীগণের, সিদ্দিকগণের, শহীদগণের, সালেহগণের চার দলের দুই রকম পরিচয় আছে। এই পরিচয়গুলি সবিস্তারে বলে বুঝাবার মতো, সকলের জন্য সহজ বুদ্ধ করে বুঝাবার মতো, বলার মতো সময় এই মুহূর্তে আমার হাতে নাই। খুব সংক্ষেপে বলবো, যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন। নবীগণ ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহর বান্দাদেরকে সুজাপথ দেখাবার জন্য। মনে থাকবে নবীগণের ডেফিনেশনটা, নবীগণ ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা নিজে নিজেই নির্বাচিত আল্লাহর মনোনীত। ওই সমস্ত মানুষের নাম নবীগণ যারা নিজে নিজে নির্বাচিত নন, যারা গণভোটে নির্বাচিত নন, যারা আল্লাহর মনোনীত। কোন কাজের জন্য? মানুষকে জান্নাতে যাওয়ার সুজাপথ দেখাবার জন্য। এইল নবীগণের ডেফিনেশন। সিদ্দিকগণের সংক্ষিপ্ত ডেফিনেশন, সিদ্দিকগণ নবীগণের প্রদর্শিত পথ, যারা বিনা তর্কে, বিনা প্রশ্নে, বিনা যাচাইয়ে, বিনা বাছাইয়ে, যেহেতু নবীগণ সত্যবাদী, জীবনে কোনদিন কোন মিথ্যা কথা কোন নবী বলেন না, কাজেই নবী আমাকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন সেটাই সত্য পথ। যাচাইয়ের দরকার নাই, বাছাইয়ের দরকার নাই, তর্কের দরকার নাই, জেরার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, প্রমাণের দরকার নাই। নবী যেই পথ প্রদর্শন করেছেন সন্দেহাতীত রূপে সেই পথটাই একমাত্র জান্নাতে যাওয়ার সুলা পথ। এইরকম বিশ্বাসীদেরকে সিদ্দিক বলা হয়। হযরত আবু বকর, আবু বকরই না সিদ্দিক উপাধি, কবে হইল? নবী যখন মেরাজ থেকে আসলেন, রাতের সামান্য সময়, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে অর্থাৎ মেরাজে নিয়ে গেলেন রাতের কিছু সময়ের জন্য, অতি অল্প সময়ের জন্য। প্রথমে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমানে, সেখান থেকে দ্বিতীয় আসমানে, সেখান থেকে তৃতীয় আসমানে, সেখান থেকে চতুর্থ আসমানে, তারপর পঞ্চম আসমানে, তারপর ষষ্ঠ আসমানে, তারপর সপ্তম আসমানে, তারপর সিদ্রাতুল মুনতাহায়, তারপর আল্লাহর আরশে আল্লাহর সাক্ষাতে, তারপর জান্নাত প্রদর্শনে, তারপর জাহান্নাম প্রদর্শনে নিয়ে গেলেন অতি অল্প সময়ের ভিতরে, রাতের সামান্য সময়ের ভিতরে আবার মক্কা শরীফ ফিরিয়ে দিলেন। ঘটনা যখন সকালবেলা নবী বলতেছিলেন, আবু জাহাল আবু বকরের কাছে গিয়ে বলে, হে আবু বকর, তোমার মতো বুদ্ধিমান লোক আরো কি এই মাতাল লোকটার কথা মানবে? আবু বকর জিজ্ঞেস করলেন, কোন লোকটা মাতাল? বলে, মুহাম্মদ মাতাল। আবু বকর জিজ্ঞেস করলেন, কেমনে মাতাল হইল? তুমি বলো যে রাতের কিছু সময়ের ভিতরে এই এক একটা আসমানের মধ্যবর্তী ফাঁকাশ পরিমাণ হইল 500 বৎসরের কথা, রাতের কিছু সময়ের ভিতরে সে নাকি এই সবগুলি আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এই কয়েক মুহূর্তের মধ্যে আবার ফিরে এসেছে, এমন মাত্রামি কথা যে বলে তাকে কি আরো বিশ্বাস করবে? আবু বকর বললেন, তিনি এইভাবে গেছিলেন 27 মানের উপরে আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখে এসে এই কথাগুলি কি তিনি বলছেন? আবু জাহেল বলে, তোমার যদি বিশ্বাস না হয় আস আমার সাথে, তোমার সামনেও বলবে। আবু বকর বলেন, তোমার সাথে যেতে হবে না, আমার সামনে বলতে হবে না, যদি তিনি আমার অগোচরেও বলে থাকে কেমন করে সম্ভব হইল? কোন যুক্তিতে, কোন দলিলে, কোন প্রমাণে? এইগুলি যা চাইয়ার দরকার নাই, আমি বিনা যাচাইয়ে বিশ্বাস করি। নবীর কথা যারা বিনা যাচাইয়ে বিশ্বাস করে, নবীর কথা যারা বিনা যাচাইয়ে বিশ্বাস করে তাদের নাম বর্তমান দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কথাও বিনা যাচাইয়ে বিশ্বাস করে না। আসবেন না, আসবেন না, দুঃখজনক কথা। বর্তমান দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান মুসলমান এমন আছে যারা আল্লাহর কথাও বিনা যাচাইয়ে বিশ্বাস করে না। সেই আলোচনা করার সময় আমার হাতে নাই। নবীগণের কথা যারা বিনা যাচাইয়ে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। আল্লাহর বিধান পালনের জন্য যারা নিজের জান মাল হাসি মুখে উৎসর্গ দিতে প্রস্তুত থাকে, আল্লাহর বিধান পালনের হতে আমার জান চলে গেলে জান দিতে পারি আল্লাহ বিধান ছাড়তে পারব, আল্লাহর বিধান পালনের পথে আমার সম্পদ ধ্বংস হয়ে গেলে সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহর পথ ছাড়ব না, এইরকম মজবুত পথিকের নাম শহীদগণ। কথা বুঝতে পারছেন? শহীদগণের পরিচয়। আর সারা জীবন বর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা পালনে অটল থাকে তাদের নাম সালেহগণ। এই চার দলের এলো সংক্ষিপ্ত এক পরিচয়। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ যে পথে জীবনযাপন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। সুরাপথের পরিচয় জানা দরকার ছিল, এই তো কথা। সুরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের তাফসীরে চিন্তা কথা ক্লিয়ার হইল কিনা? সিরাতে মুস্তাকিমের অর্থ সুজাপথ, কে যাওয়ার? দুনিয়াবাসী মানুষের জন্য, কবরবাসী মানুষের জন্য বাঁকা পথে কবরে গিয়া থাকলে আর জান্নাতে যাওয়ার সুজাপথ নাই। দুনিয়াবাসী মানুষের জন্য সুজাপথ, কোথায় যাওয়ার সুজাপথ? জান্নাতে যাওয়ার সুজাপথ। কোন পথ সুজাপথ? চার দলের পথ সুজাপথ। কোন পথ? চার দলের পথ। নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালেহগণের পথ। এই চার দল মানুষ যে পথে জীবনযাপন করেছেন সারা দুনিয়ার সর্বযুগে যে কোন লোক এই পথে পথে জীবনযাপন করবে তাদের মরতে কিছুদিন দেরি হতে পারে, এরা সুধা পথে জান্নাত পৌঁছতে দেরি হবে। আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আমাদের নির্দেশ দিয়েছেন, এই পথে আমি তোমাদেরকে চালাবার জন্য আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ। এবার বলুন তো, এই মেহরাব থেকে ওই দরজা পর্যন্ত তিন হাত প্রশস্ত একটা রাস্তা বানাইলে সুইয়ের মতো সোজা করে, কতটা রাস্তা হতে পারে? কতটা? একটা। তাহলে সুজাফত কতটা হয়? একটা। নবীগণ এই একটিমাত্র সুজাফতে জীবনযাপন করেছেন, সিদ্দিকগণ একটিমাত্র সুজাফতে জীবনযাপন করেছেন, শহীদগণ একটিমাত্র সুজাফতে জীবনযাপন করেছেন, সালেহগণ একটিমাত্র সুজাফতে জীবনযাপন করেছেন। সুতরাং তাদের পথ যারা ফলো করবে তারা সবাই সুজাফতে জান্নাতে চলে যাবে। বুঝে থাকতে পর্যন্ত সুজাফত কতটা? একটা। এই সুজা পথে চলে মুসলমানদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। সুজা পথ ছেড়ে দিয়ে যারা বাঁকা পথে চলে যাবে তাদেরকে নিয়ে দল করা, ঐক্যবদ্ধ হওয়ার, এক প্ল্যাটফর্মে একত্র হওয়ার কোন সম্ভাবনা নাই। তাহলে ঐক্যবদ্ধ তার একমাত্র পথ সিরাতে মুস্তাকিমের পথ। সিরাতে মুস্তাকিমের পথে সবাই যদি চলি সবাই অটোমেটিকলি একজাল হয়ে যাব। আর কেউ যদি নিজের মন গড়ানোতে চলি তাকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় নাই। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই সুজাফতে ঐক্যবদ্ধ হবে না, 72 জন মুসলমান সুজাফত ছেড়ে দিয়ে বাঁকা পথে চলে যাবে। মুসলমানের একটা মাত্র দল সুজাফতের প্রতীক হয়ে জীবনযাপন করবে, আর 72 জন মুসলমান বাঁকা পথে চলে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবে। আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন ঐক্যবদ্ধ হওয়ার পথ কোনটা, সিরাতে মুস্তাকিমের। কিন্তু সিরাতে মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে বাঁকা পথে চলে 72 জন মুসলমান জাহান্নামে চলে যাবে, 1 জন মুসলমান মাত্র জান্নাতে যাবে। এই 72 জন এরা যদি বাঁকা পথে জাহান্নামে গেল তাহলে আবার মুসলমান রইল কিভাবে? আর মুসলমান ওই যদি রইল তাহলে বাঁকা পথে জাহান্নামে গেল কিভাবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং প্রশ্নের জবাব খুব সহজ নয়, অত্যন্ত কঠিন জবাব। হাদিস শরীফে যখন আল্লাহ রাসূল বলতেছিলেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বিভিন্ন এই মর্মের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দল হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দল হয়েছিল, মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দল হবে। এর মধ্যে 72 জন মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। বুঝে থাকতে বলুন, ইহুদিরা হয়েছিল কত দল, খ্রিস্টানেরা হয়েছিল কত দল, মুসলমানেরা হবে কত দল? এর মধ্যে 1 দল জান্নাতি আর 72 জন মুসলমান জাহান্নামী। মুসলমান হইলে জাহান্নামের পথে গেল কিভাবে, আর জাহান্নামের পথে গেলে মুসলমান রইল কিভাবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে আমাদের, ধর্মীয় আকিদা বিশ্বাস দুই প্রকার। এক প্রকার আকিদা বিশ্বাস এমন আছে যা কোন মানুষের অন্তরে না থাকলে মুসলমান থাকে না, যেমন আল্লাহ আছেন বিশ্বাস না করলে মুসলমান থাকে না, আল্লাহ একজন বিশ্বাস না করলে মুসলমান থাকে না, আল্লাহ লা শরীক বিশ্বাস না করলে মুসলমান থাকে না, আদম আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না। তাহলে পরিষ্কার হয়ে গেল এমন কতগুলি বিশ্বাস কথা আছে যেগুলি বিশ্বাস করলেই মুসলমান হয়, বিশ্বাস না করলে মুসলমান থাকে না। আর কতগুলি ব্যাপার আছে বিশ্বাস না করলেও মুসলমান থাকে কিন্তু তার বিশ্বাসে গণ্ডগোল থাকে, বিশ্বাস না করলেও মুসলমান থাকে কিন্তু তার বিশ্বাসে কি থাকে? গন্ডগোল থাকে। গন্ডগোল থাকে এমন, যেমন আমরা সমস্ত নবীগণকে বিশ্বাস করি, মুসলমান হইলাম কিনা, মুসলমান হলে এখন আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে আপনি যে সমস্ত নবীগণকে নবী রসুল বিশ্বাস করলেন এদের মধ্যে কেউ গুনাগার ছিলেন না সকলেই বেগুনা ছিলেন? যদি আপনি বলেন কোন কোন নবী গুনাগার ছিলেন, আপনি মুসলমান থাকলেন যেহেতু নবীকে নবী বিশ্বাস করলেন এই জন্য মুসলমান থাকলেন, কিন্তু নবীকে গুনাগার মনে করার কারণে আপনার মুসলমানিটা পিওর রইল না, আপনার মুসলমানিটা নির্ভেজাল রইল না, আপনার মুসলমানি মুসলমানের মধ্যে গন্ডগোল ঘটল। এইরকম গন্ডগোলের কারণে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারলেন কিনা? যারা যারা বর্তমান দুনিয়াতে এমন মুসলমানের অভাব নাই যারা নবীগণকে গুনাগার কোরআন হাদিসের দলিল সাব্যস্ত করে, একটা দলিল আপনাদের শোনাই, এদের ওই গন্ডগোল গন্ডগোল আকিদা বিশ্বাসী মুসলমানদের যারা নবীগণকে দলিল দিয়া গুনাগার সাব্যস্ত করে, এর মধ্যে একটা দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতে দিয়ে বলেছিলেন জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস দুখা দিয়া আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। বলুন আপনারা আদম হাওয়াকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিনা? সেই নিষেধ কি আদম হাওয়ার পক্ষে পালন হইল না লঙ্ঘন হইল? ওই এখান থেকে তারা বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার পরলেই তো গুনাহ হয়, আর আদম যে নিষেধ লঙ্ঘন করেছিলেন সেটা তো পরিষ্কার কোরআনের আয়াত আছে, কাজেই কোরআনের আয়াতের দ্বারাই সাব্যস্ত হইল আদম নবী গুনাগার। মুসলমান হইল আদমকে নবী মানার কারণে, কিন্তু আদমকে গুনাগার বলার কারণে সে পিওর মুসলমান রইল না, সে বেজাল মুসলমান হয়ে গেল। তাহলে দলিল যে দিল এদের জব কি? দলিলের জব বোঝার জন্য একটা উদাহরণ বলি। রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে খানাপিনা করতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? রোজার কথা ভুলে গিয়ে যদি খানাপিনা করে ফেলেন গুনাহ হবে? নিষেধটা পালন হইল না লঙ্ঘন হইল? নিষেধ লঙ্ঘন হইল তারপরও গুনাহ হইল না, কেন? ভুলের কারণে। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম আমার নিষিদ্ধতার মর্ম ভুলে গেল। তুমি দুনিয়াতে আসার পরে ভুলে গিয়ে খানাপিনা করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা চোদ্দ গোষ্ঠীর বাবা আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খাইলে গুনাহ হয়, তুমি ইসলাম শিখলা কার কাছে? বুঝে থাকি বলুন। হইলে মুসলমান দুই রকম, নির্ভেজাল মুসলমান আর বেজাল মুসলমান। এর একটা উদাহরণ, নবীগণকে বিশ্বাস করে আমরা মুসলমান হইলাম, বেগুনা বিশ্বাস করে নির্ভেজাল মুসলমান হইলাম, নবীগণকে গুনাগার বিশ্বাস করে বহু মুসলমান বেজাল মুসলমান হইল। এইভাবে যাদের বিশ্বাসের মধ্যে বেজাল মিশ্রণের কারণে পিওর মুসলমান থাকতে পারবে না, এরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল বলেন 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে তার ইমানের মধ্যে বেজাল ঢুকানোর কারণে, তার বিশ্বাসের মধ্যে গন্ডগোল থাকার কারণে, আর একদল মুসলমান জান্নাতি হবে বিশ্বাসে কোনো গন্ডগোল না থাকার কারণে, কার বিশ্বাসে গন্ডগোল আছে আর কার বিশ্বাসে গন্ডগোল নাই সেটা তো কপালে লেখা থাকে। আপনারা কি বলেন, কপালে লেখা থাকে না অন্তরে থাকে? নবীগণকে বিশ্বাস করি আমি বেগুনা, এটা কি কপালে না অন্তরে? আরেকজনের নবীগণকে বিশ্বাস করে গুনাগার, এটা কি কপালে লেখা না অন্তরে? কার অন্তরে কি বেজাল আছে কি নাই আমরা বলবো কেমন করে? সবাই কাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কার বিশ্বাসে গন্ডগোল আছে আর কার বিশ্বাসে গন্ডগোল নাই আমরা বুঝব কেমন করে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আকীদা বিশ্বাস ভেজাল না নির্ভেজাল যাচাইয়ের জন্য দুইটা জিনিসকে মাপকাঠি রূপে মানতে রাজি থাকবে, প্রমাণ হয়ে যাবে এদের আকীদা বিশ্বাসে গণ্ডগোল নাই, এরা পিওর মুসলমান। আর যাদের মধ্যে যাদের আকীদা বিশ্বাস খাঁটি বা ভেজাল যাচাইয়ের জন্য দুইটা জিনিসকে মাপকাঠি মানতে রাজি হবে না, প্রমাণ হয়ে যাবে তার আকীদায় গণ্ডগোল আছে। তোমার আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য আল্লাহ রসুল বলেন, দুইটা স্কেল দিলাম তোমাদের হাতে, একটা স্কেলের নাম হইল নবীর সুন্নাত আর একটা স্কেলের নাম হইল সাহাবায়ে কেরামের জমাত। এই কারণে নিজের ইমানের খাঁটিত্ব যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নাতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে স্কেল রূপে গ্রহণ করতে রাজি, ওই সমস্ত মুসলমানদের নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার কারণ। যারা নিজের আকীদা বিশ্বাস খাঁটি না বেজাল যাচাইয়ের জন্য হয়তো নবীর সুন্নাতকে মাপকাঠি মানতে রাজি নয়, আর না হয় সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানতে রাজি নয়, প্রমাণ হয়ে গেল এরা নির্ভেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল, এরা সিরাতে মুস্তাকিমের পথে জান্নাতে যেতে পারবে না, এরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে জান্নামে চলে যাবে। আমি জানি না আপনারা কে কে নবীগণকে বেগুনা বিশ্বাস করেন, কে কে নবীগণকে গুনাগার বিশ্বাস করেন। তবে নির্ভেজাল মুসলমানের বিশ্বাস হল সমস্ত নবী রসুলগণ বেগুনা, সমস্ত নবী রসুলগণ বেগুনা। কেমন মুসলমানের বিশ্বাস? নির্ভেজাল মুসলমানের বিশ্বাস। খ্রিস্টান জগতে যান দেখবেন তারা শুধু একজন নবীকে বেগুনা বিশ্বাস করে, আর বাকি সমস্ত নবী পাপিষ্ট। বাংলাদেশে খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারের জন্য একটা মিশন কায়েম করছে, এটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য হাজার হাজার অগণিত বই পুস্তক পুস্তিকা লিফলেট প্রচারপত্র ইত্যাদি অজস্র বৃষ্টির মতো বর্ষণ করতেছে। ঘটনাক্রমে একটা বই আমার নামে পাঠাইয়া দিছে, আমার নামে পাঠাইয়া দিছে। বইটার নাম হল কুরআনের আলুকে বেহেশতে যাওয়ার পথ। বইয়ের নাম দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা। কুরআনের আলুকে বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না, সাধারণ মুসলমানরা জানার কথা নয়, আলেম ছাড়া। এমন নামটা দিতে যেন নামটা দেখলেই কোনো মুসলমানের পড়তে আর দ্বিধা সংকোচ না হয়। সেই বইয়ে পরিষ্কার ভাষায় লিখেছে, সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আদম সর্বপ্রথম পাপিষ্ট। যেহেতু সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট, এই জন্য এই পাপিষ্টের গোষ্ঠীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। বুঝে থাকে বলুন, নবীগণকে পাপিষ্ট বিশ্বাস করা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা? তারপরে লেখে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে যেহেতু জন্মগতভাবে পাপিষ্ট হয়, এই জন্য এই আদমের গোষ্ঠীতে নিষ্পাপ নবী জন্ম দেওয়ার কোন পথ নাই, এই জন্য একজন নবীকে আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন। আল্লাহ যেমন নিষ্পাপ, এই জন্য আল্লাহর যেই ছেলেটা নবী হইল এই ছেলেটাও নিষ্পাপ, এই ছেলেটা হইল হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস মতে বর্তমান দুনিয়া, আমি আগেই বলেছি হযরত ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালামের পিওর ফলোয়ার যারা তারা পিওর মুসলমান ছিল, ঈসা আলাইহিস সালামের পিওর ফলোয়ার যারা তারা পিওর মুসলমান ছিল। এই জন্য ওই পিওর মুসলমান বর্তমান দুনিয়াতে নাই, বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অবশ্যই জন্মগ্রহণ করেছেন, স্বয়ং আল্লাহ হলেন তার পিতা, এই জন্য নিষ্পাপ পিতার ঘরে জন্মগ্রহণ করার কারণে একমাত্র তিনি নিষ্পাপ, আর সবগুলি নবী পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে সবগুলি নবী পাপিষ্ট। Yeah. এবার বুঝে থাকতে বলুন, নবীগণকে পাপিষ্ঠ বিশ্বাস করা তাদের আকিদা বিশ্বাস, আর নিষ্পাপ বিশ্বাস করা তাদের আকিদা বিশ্বাস। যারা নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও নবীগণকে গুনাহগার মনে করে, তাদের আকিদা বেদাল মুসলমানের সাথে মিলে না বেদাল খ্রিস্টানদের সাথে মিলে? বেদাল খ্রিস্টানদের সাথে। এই জন্য আমার আকিদা বিশ্বাস সহিত গলত যাচাইয়ের জন্য আল্লাহ রাসুল দুইটা স্কেল দিয়ে গেছেন, একটা স্কেলের নাম নবী সুন্নাত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জবাব। দুইটার দুইটা উদাহরণ দিয়ে আমার কথা উঠে আনতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। মেরাজকে কুরআনের ভাষায় কুনকালীন ভ্রমণ বলে, যেহেতু রাত্রে গিয়েছিলেন এই জন্য মেরাজকে কুরআনের ভাষায় রাত্রিকালীন ভ্রমণ বলা হয়েছে। আল্লাহ বলেন, আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে কুরআনে নবীর মেরাজের ঘটনার বিবরণ কোথা থেকে কোথা পর্যন্ত আছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে যে তিনি সশরীরে সাত আসমানের উপরে গিয়েছিলেন সেই কথা কুরআনের কোন আয়াতে নাই। এই জন্য মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের ঘটনা যদি কেউ বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারবে না। পরবর্তী অংশটা যদি কেউ বিশ্বাস করে না তাহলে মুসলমান থাকতে পারবে, কিন্তু পরবর্তী ঘটনা যেহেতু নবীর সুন্নতে আছে, সহিহ হাদিসে আছে, এই জন্য সাত আসমানের উপরে নবী সশরীরে গিয়েছিলেন সেই কথা যদি বিশ্বাস করে না, বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছিলেন মানে বিশ্বাস করলে কুরআন বিশ্বাস করল মুসলমান হইল, সাত আসমানের উপরে গিয়েছিলেন বিশ্বাস না করলে কুরআনও বিশ্বাস করলো না নবীর সুন্নাহ বিশ্বাস করলো, এই কারণে শুধু কোরআন বিশ্বাস করে মুসলমান হয়েছিল, আর সুন্নাহ বিশ্বাস না করার কারণে বাকাবন্তী মুসলমান জাহান্নামী মুসলমান হয়ে গেল। এই ঘটনার উদাহরণে আমরা নবীর সুন্নাহ বা হাদিস বিশ্বাস করলে আহলে সুন্নাত হয় এই কথাটা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছি। আবার কোন কোন ব্যাপার আছে কোরআনেও নাই সুন্নায়ও নাই, কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু সাহাবায়ে কেরামের জমাত সিদ্ধান্ত করেছেন বিশ্বাস করলে তুমি পিওর মুসলমান, বিশ্বাস না করলে তুমি মুসলমান নামের ভেজাল। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতেও নাই, নবীর সুন্নায়ও নাই, হাদিসেও নাই, কিন্তু সাহাবায়ে কেরামের জমাত ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন একমাত্র আবু বকর হলেন রসুলের প্রথম যোগ্য খলিফা হওয়ার যোগ্য। আমি জিজ্ঞেস করি আপনাদের, আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন? যোগ্য খলিফা কোরআনের দ্বারা, সুন্নার দ্বারা, না জমাতে সাহাবার দ্বারা? জমাতে সাহাবা আমার আকিদা সহি না গলত দাসাইয়ের স্কেল হইল কিনা? হইল কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জমাত যদি তোমার আকিদা বিশ্বাসের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য স্কেল রূপে গ্রহণ করতে রাজি থাকো, প্রমাণ হয়ে গেল তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি জান্নাতে যাওয়ার সুধা পথের প্রতীক। এখান থেকে ক্লিয়ার হয়ে যায় আলেমগণ দল করলে, জুট করলে, মজলিস করলে কোন আদর্শের ভিত্তিতে করতে হবে? সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে। যে আলেমগণ মাপকাঠি বিশ্বাস করেন তাদেরকে নিয়েই শুধু আলেমগণ ঐক্যবদ্ধ হতে পারেন। যে কোন আলেম যদি সুন্নতে রাসূলকে নিজের নিজের ইমানের নির্ভেদালতা যাচাইয়ের জন্য মাপকাঠি মানতে রাজি হয় না, সাহাবায়ে কেরামের জামাতকে যদি কেউ নিজের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য স্কেল মানতে রাজি হয় না, এমন ভ্রান্তপন্থী আলেমকে নিয়ে কোনদিন হকানি উলামায়ে কেরামের মজলিস একটা হতে পারে না। বাকি রইল যে সমস্ত উলামায়ে কেরামের নবীর নির্ধারিত স্কেল ঠিক আছে, তারা অবশ্যই ঐক্যবদ্ধ হতে পারবেন এবং একমাত্র তারাই আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুধা পথ প্রদর্শন করতে পারবেন। তাদের জন্য উচিত স্কেল দুইটা ঠিক রাখা, আর আপনাদের জন্য উচিত একমাত্র এই সমস্ত উলামায়ে কেরামের নির্দেশিত পথে চলা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের, যে যুগে মুসলমান ইসলাম থেকে বহুদূরে সরে যাবে সেই যুগে এই দুই ইসকেল মান্যওয়ালা হক্কানি উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে দুইটা। একটা, যে হক নিজে বুঝেছেন সেই হকের উপর তিনি ইস্পাতকঠিন ভাবে অটল থাকবেন, বাতিলের সাথে বিন্দুমাত্র কোনদিন কোন রকমের আপোষে যাবেন না। দুই নম্বর দায়িত্ব এই সমস্ত উলামায়ে কেরামের হবে যে শুধুমাত্র নিজে হকের উপর অটল থাকতে হবে না, গোটা মুসলমান সমাজে যেই হকে তিনি অটল আছেন সেই হকের প্রচার প্রসার অব্যাহত রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার স্কেল কোনটা, এবং এই স্কেলে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছেন তারা গোটা সমাজকে সুজা পথে জান্নাতে পাঠাবার ব্যবস্থা কোনটা। নিজেরা অটল থাকতে হবে, অপরদের মধ্যে প্রচার করতে হবে। আমি আশা করি আপনাদের এই উলামা সংগঠন, এই উলামা মজলিস, এই আমার কথাগুলি যদি লক্ষ্য করে থাকেন তাহলে এর মাধ্যমে এই সংগঠনের অনেক দিশা পেয়ে যাবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله المبارك সম্মেলন কে কবুল মঞ্জুর করুন, يا الله মুসলিমদের জিন্দেগান কে হেদায়েত করুন, يا الله সমস্ত মুমিন মুসলমান মুদ্দিগান কে নাজাত দান করুন, يا الله এখানে যা কিছু আলোচনা করা হলো আমাদের সঠিক ভাবে বুঝার এবং আমল করার পালন করার জীবন গড়ার তৌফিক দান করুন, يا الله উলামা মজলিস কে কবুল মঞ্জুর করুন, يا الله উলামা মজলিস কে সত্যের মাপকাঠির উপর অটল থাকার তৌফিক দান করুন, যা আল্লাহ তাদের মাধ্যমে সমাজে গোটা মুসলমান সমাজে হক প্রচার প্রসার করার হককে টিকাইয়া রাখার তৌফিক দান করুন, যা আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওদা শরীফে বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।